الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، গত তিন সপ্তাহ পূর্বে কিতাবুল জানাইজ থেকে আমাদের আলোচনা চলছিল। এরপরে তাওয়াসুল বা ওয়াসিলা সম্পর্কে আলোচনা করেছি তিন সপ্তাহ। আজকে দাফন কার্য সম্পর্কে যে আলোচনা করেছিল সে বিষয়ে একটি নসিহাতমূলক হাদিস পেশ করছেন, আর এটি গুরুত্বপূর্ণ। বলছেন শেখ নাসিরুদ্দিন আলবানি রহমাতুল্লাহ আলাইহি, ওয়াইজুজু আল-জুলুসু ইনদাহু আসনা আদ-দাফন বিকসদ তাযকির আল-হাযিরিন বিল-মাউত ওয়া মা বা'দা। যখন মৃত ব্যক্তিকে দাফন করা হবে এমনি সময়ে যারা উপস্থিত তাদেরকে উপদেশ দেওয়ার জন্য বসা দেওয়া গেছে। এক্ষেত্রে হাদিস রয়েছে বাবা আজিব প্রতিবন কর্তৃক বর্ণিত রিওয়ায়াত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাপারটা, যেমন মৃত ব্যক্তিকে দাফন করা হচ্ছে সে সময় কি শোনা যায় না, তেমনি সময়ে দিনদার পরিষদের অথবা আলিম সমাজ নেতা ভালো লোকজনকে উপদেশ দিতে পারেন নসিহাতমূলক। এখানে হাদিস পেশ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এরকম করেছেন, লম্বা হাদিস পেশ করেছেন। হাদিসটি কি? বাবা আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারী এক সাহাবীর সালাত জানাজায় বা জানাজায় অংশগ্রহণ করলাম। যখন আসলেন কবরে, এখনো পর্যন্ত তাকে দাফন করা হয়নি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলেন আর আমরাও তার আশপাশে বসলাম। আমাদের মাথার উপরে যেমন পাখি বসে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন সাড়ে গা নিশ্চুপ হয়ে কথা শুনতেন, নড়তেন না, মাথা পর্যন্ত না আতেন না, সুবহানাল্লাহ। তো বলছেন কাআন্না আলা রুউসিল ত্বায়ির, যেমন আমাদের মাথায় পাখি বসে গেছে। এরকম মুহূর্ত সহকারে আমরা আল্লাহর সুসংবাদে কথা শুনছি। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ডাল ছিল আর ডাল দিয়ে তিনি মাটি করছিলেন। স্বাভাবিক আমরা এরকম করি না, মানুষ এক জায়গায় বসলে। তো ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাচ্ছেন, আবার জমির দিকে তাকাচ্ছেন, এরকম বলছেন ও যা রেখেছেন তিনবার। তিনি তার দৃষ্টি আকাশের দিকে করলেন, আবার জমির দিকে করলেন, এরকম তিনবার করলেন। তারপর বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল ক্বাবরি মারাতাইন আও সালাসা, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও কবর আযাব থেকে। একথা বললেন দুইবার বা তিনবার। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ক্বাবরি সালাসা, হে আল্লাহ আমি اللهم اني اعوذ بك من عذاب القبر ثلاثا, বলেন হে আল্লাহ আমি তোমার কাছে কবর আযাব থেকে আশ্রয় চাইছি, এরকম বলে তিনবার। অর্থাৎ স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি কবর আযাব থেকে আশ্রয় চান তাহলে আমরা কি আশ্রয় চাইব? আল্লাহ আমাদের জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। নবী তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছনের সব গুণাগুণ এতদ সত্য অপরাধা থেকে আশ্রয় চেয়েছে, জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছে। নবীর মর্যাদা সবল করে সবল করে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে কেউ প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার পরেই তার জন্যই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এতদ সত্য যে হ্যাঁ তিনি নিজে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাইছি। তিনবার বললেন, তারপর কি বললেন হাদিস কি বলছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিন আদ-দুনিয়া ওয়া ইকবালিন মিন আল-আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুন মিন আস-সামা লিয়াদুল উজুহ কাআন্না উজুহাহুম আশ-শামস معهم كفن من أكفار الجنة وحنوط من حنوط الجنة ومن من ذا جخن دنيا اي جيوان الشيطان في عسير آخرة تلك وقرشو خير ورطة ميتو شماء ويشماء آسمان تلك فرشتا من طاقة شاشن তাদের চেহারা থাকে শুভ্র সাদা সুন্দর চেহারা, যেমন তাদের চেহারা এমন ভাবে আলো উজ্জ্বল যেমন চেহারা সূর্যের মতো, অর্থাৎ সূর্যের মতো তাদের চেহারা, ওইসব ফেরেশতাদের চেহারা জ্বল করতে থাকবে। তাদের সাথে থাকে জান্নাতি কাপড় সুন্দর কাপড় মধ্য থেকে কাপড়, অর্থাৎ ফেরেশতাদের আলাইহিম সালাম যে লোকটি ভালো তার জান খরচ করার আগেই জান্নাত থেকে জান্নাতের কাপড় সমূহের মধ্য থেকে কাপড় নিয়ে আসে, জান্নাতি কাপড় তার কাছে নিয়ে আসে। আমরা তো এই কাপড় পড়াই ফেরেশতাদের কাপড় আছে। সুবহানাল্লাহ, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি সমূহ থেকে একটি সুগন্ধি তারা নিয়ে আসে, এসে হাত্তা ইয়ালবিসু মিনহু মাদাল বাসার, চোখের দৃষ্টি সীমা পর্যন্ত তার চোখের দুই যে ব্যক্তি মারা যাবে, দৃষ্টি সীমা শেষ প্রান্তে ওরা এসে বসেন। তারপরে আসেন মালাকুল মউত আলাইহিস সালাম, এসে তার মাথার কাছে বসেন। মালাকুল মউত অনেকে বলে আজরাইল, আমাদের দেশে প্রসিদ্ধ আজরাইল, তাই না? আপনাকে আজরাইল এখন বলেন না, শঙ্কর বলবেন মালাকুল মউত আলাইহিস সালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালাকুল মউত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল বলেননি, তো আপনি কেন বলবেন আজরাইল? কথা বলছেন কেমনি বলছেন, শুনে শুনি আর কি দলিল। মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত বলেছেন, তিনি জান খরচ করেন মানুষের, বাজিলেন ওই ফিরিশতার নাম হচ্ছে মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের জান কত করেন মালাকুল মউত। আল্লাহ পাক আজরাইল উল্লেখ করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল উল্লেখ করেননি, জিবরাইল প্রথম আলাইহিস সালাম কোরআনে আছে কি জিবরাইল নাম কোন স্পষ্ট জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি কালীন সালাতে তাহাজ্জুদের সালাতে কিয়ামুল লাইলে দুআয়ে ইসতিগফার পাঠ করতেন, প্রাথমিক দোয়া আল্লাহুম্মা রাব্বি ইব্রাহিম ওয়া মিকাইল ওয়া ইসরাফিল। সূরা মুজুদ ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, মিকাইল আলাইহিস সালামের নাম আছে, ইসরাফিল আলাইহিস সালামের নাম আছে, আর মালাকুল মউত, মালাকুল মউত আলাইহিস সালাম আজরাইল নাই। তো আপনি কেন বলুন আজরাইল? এটা ভাব দিয়ে দিয়ে আসছি, বুঝতে পারছেন? সবসময় আমাদের জীবনের জন্য আসে মালাকুল মউত, যে কথা বলেছেন স্বয়ং রব্বুল আলামিন, যে কথা বলেছেন আমাদের নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছেন তারপরে আসেন মালাকুল মউত আলাইহিস সালাম, এসে তার মাথার কাছে বসেন, কি বলেন, আইয়াতুহা আন-নাফসুল তাইয়্যিবা وفي رواية المطمئنة اخرجي إلى مغفرة من الله ورضوان. سبحان الله، ملك الموت ওই আল্লাহর নেক বান্দার মাথার কাছে এসে বলেন, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, নাফস তৈয়্যিব, তৈয়্যিব মানে পবিত্র না, ভালো ভালো আত্মা, তুমি তোমার রোগের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য এগিয়ে এসো, রোগের সন্তুষ্টি পাওয়ার জন্য এগিয়ে এসো, বের হয়ে যাও। সুহান ওই মালাকুল মৌত তাকে আগেই সুসংবাদ, তুমি বের হয়ে যাও, এই জগৎ থেকে বের হয়ে আসো, তোমার আল্লাহ প্রতিটি মাগফিরাত লাভের দিকে আর তার সন্তুষ্টির দিকে আগে বাড়াই, এসে সন্তুষ্টি মানে সুসংবাদ পেয়ে যায় আল্লাহ আমাকে মাফ করবে, সুবহান আল্লাহ, আগে বাড়াই সুসংবাদ আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের সকলের উচিত কোনটা ভালো কাজ করবে, খারাপ কাজ ভালো হওয়া উচিত কিনা, ভালো কাজ করবে, শুধু নিন্দাবাদ করবেন না, গলত কাজ করবেন না, মানুষের দোষ উন্মোচন করবেন না, নিজে নিজে দোষ দেখবেন, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ আমি দেখি, নিজের নিজের দোষ শুধরাই, যদি এরকম হয় তাহলে কোনো ভালো, শুধু মানুষের দোষ সে ডাক্তার নিজের দোষ দেখে না, এরকম কিছু লোক আছে, আল্লাহ আমাদেরকে এসব লোকের ভবিষ্যৎ থেকে হেফাজত করুন, আমাদের ইমান আল্লাহ পাক বাড়িয়ে দিন, ইমান তাজা করুন। এরপরে কি বলছেন, ফাতাখরুজু তাসীরু কামা তাসীরু আল-ক্বাতরাতু মিন ফিস-সিফা ফায়াখুযুহা, তখন কি হয় ওই রূহ ওই রকম এত নরম ভাবে বের হয়ে আসে দেহ থেকে যেভাবে পানি পানির পাত্র থেকে যদি আপনি ওকে ঝুঁকিয়ে দেন কিরকম বের হয়ে আসে, সহজভাবে বেরিয়ে আসে না, ওইভাবে একদম সহজভাবে মোমেন ভালো লোকের রূহ তার দেহ থেকে এরকম বেরিয়ে আসে, কারণ সে দেখছে সামনে আল্লাহ সন্তুষ্টি পাচ্ছি, সে দেখছে আমি তো ক্ষমা পাচ্ছি, সে দেখছে আমি তো জান্নাত পাচ্ছি, আলহামদুলিল্লাহ, তখন কি বললেন আমাকে আর কিছু সময় দেয়, আমি দুনিয়াতে থাকি, দুনিয়া শান্তির জায়গা না অশান্তির জায়গা, ওখানে সে চলে যায়, সুবহানাল্লাহ, তাই সেই আসল শান্তির দিকে আমাদের খেয়াল রাখা দরকার। আচ্ছা এরপরে বলছেন, وفي رواية حتى إذا خرجت روحه صلى عليه كل ملك بين السماء والأرض وكل ملك في السماء وفتحت له أبواب السماء ليس من أهل باب إلا وهم يدعون الله أن يعرج بروحه من قبلهم فإذا أخذها لم يدعوها في يده طرفة عين حتى أو لم يدعوها في يده طرفة عين حتى يأخذوها ويجعلوها في ذلك الكفن وفي ذلك الحنوط فذلك قوله تعالى توفته رسلنا وهم لا يفرطون. سبحان الله ان الرواية السيئة جهن تروح ممن من الروح تصريتك برحان تهن আকাশ আর জমিনের মাঝে যত ফেরেশতা আছেন সবাই তার সালাতুল জানাজা আদায় করবে, সুবহানাল্লাহ, ভালো লোক হলে এরকম ভালো লোক হওয়ার চেষ্টা করে। আচ্ছা ওয়াকুল্লু মালাকিন ফিস-সামা, আসমান জমিনের মাঝে যেসব ফেরেশতা আছেন ওরা সালাতুল জানাজা পড়েন, তেমনি ভাবে যারা আসমানে আছেন তারাও এই রূপে সালাম জিয়াদা করে। এবারে যখন মালাকুল মউত আলাইহিস সালাম তার রূহ তার হাতে আসে তাকে নেন কবজ করেন, তখন সাথে সাথে বলছেন আরো ফেরেশতা আছেন না, কিন্তু মালাকুল মউত আর পিছনে অন্য ফেরেশতা যারা কাপড় নিয়ে আসছেন সাথে সাথে ওরা তাকে ওই কাপড় পরিয়ে দেবে, ওই জান্নাতি কাপড়, ওই রূহ রূহের জন্য হচ্ছে সরাসরি কাপড় জান্নাতের কাপড়, ওই জান্নাতের কাপড় পরা আর فيجعلها في ذلك الكفر وفي ذلك الحنون আর ওই যে সুগন্ধ নিয়ে আসেন ওই সুগন্ধ তারা তাকে পরিবেশন করে এটাই হলো আল্লাহর বাণী তওফাতহু রুসুলনা ওহুম লা ইউফরিতুন আমার রাসূলগণ তার জান তফ করেন আর তারা দিনগত ত্রুটি করেন না কি সুন্দর দেখেন আর এই হাদিসের সবচেয়ে বড় যে কথা তা হচ্ছে আকাশের ফেরেশতাগণ সালাতুল জানাজা পড়েন তারা দুনিয়া এই পৃথিবী আর আকাশের মধ্যবর্তী যত ফেরেশতা আছেন সবাই তার সালাতুল জানাজা পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে কি তারপরে ওই রূহ থেকে পৃথিবীতে যে সুগন্ধি সর্বোত্তম আর সবচেয়ে বেশি মূল্যবান সবচেয়ে ভালো ভালো সুগন্ধি যেটা এরকম সুগন্ধি এই রূহের রূহ থেকে বের হতে থাকে তারপরে ফেরেশতাগণ ওকে উপর থেকে উপরে যেতে থাকেন وَجَنْ فَلَا يَمُرُّونَ يَعْنِي بِهَا عَلَى مَلَئٍ مِنَ الْمَلَائِكَةِ إِلَّا قَالُوا مَا هَذَا الرُّوحُ الطَّيِّبِ وَأَتُوا بُرْنِي لِتَّكَدْ أَصْمَا لِلَّهِ قَرَمْ تَعْلَى إِجَدْ بِشِي يَا دُنْيَا تَتَكْبَدْ أُبُرِي وَجَنْ جَهُنِي تُنُو فِرِشْتَرْ دُلِرْ كَاكِيَ دَنْ تَهُمْ تُوِيشُ فِرِشْتَرْ نُجَنْ فِرِشْتَرْ جِكِيشْ كَرَمْ إِلِي بَعْلُ بُرْتَ كَارْ এই ভাল রুটি কা তখন তারা বলে ফুলার ইবনু ফুলার অমুকের ছেলে অমুক যে নামটি তার দুনিয়াতে ভালো নাম ছিল ওই নাম নিয়ে তারা বলে এর দ্বারা বুঝে গেল আপনি যখন নাম রাখবেন ভালো নাম রাখবেন হ্যাঁ হাদিসে কি বি আহসানি আসমাইহি আল্লাতি কানু ইউসাম্মুনহু বিহা ফিদ দুনিয়া যে নামটি পৃথিবীতে তার সর্বোত্তম নাম ছিল ভালো ছিল দুজন ডাক্তার ওই নাম ধরে তারা ডাকবেন বর্তমানে অনেকেই আসল নাম তার ভালো ঠিক না আসল নাম ভালো আর ডাক নাম রেখেছে আর কি ডাক নাম হলো স্ট্যান্ডার্ড আর যেটা আসল নাম বাংলাদেশে বিশেষ করে ওইটা আরেকটা আপনি যেমন আপনি ছেলে হয়েছে আপনার আপনি নাম রাখলেন যেটা আসুন না পৃথিবীতে এইসব নামের মধ্যে যেটা সর্বোত্তম ওই নাম ধরে থাকে এইসব ফেরেশ করা রাখবেন তাহলে আমি বলি আপনি যে নাম ডাক নাম রাখবেন তাও যেন ভালো হবে আর যেটা আরেক নাম রাখেন ওইটাও যেন ভালো হবে এই ডিগ্রি কিনছি বলছেন এরকম করে তারা যান একদম আকাশে প্রথম আকাশে ওখানে গিয়ে দরজা খোলার জন্য বলেন তখন তাদের জন্য দরজা খুলে দেওয়া হয় সুহান আকাশে দরজা বন্ধ তো যে কোনো লুকে যেতে পারবে না যে ভালো মুমিন মুমিন গঙ্গা ও নিয়ে যাচ্ছেন তো দৃশ্য আরে মুসলাম অনেক গেছে দরজা করলো অলরেডি দরজা করে যাচ্ছে কারণ এই রকম হচ্ছে ভালো লোক উপরে নিয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাচ্ছে করতে হবে উপরে যাবে নিচে থাকবেন আচ্ছা আপনি যদি ভালো হন আপনার রূপ উপরে যাবে আর আমার তো দেখলেন যে ব্যক্তি ভালো তার কতটুকু মর্যাদা আর যে খামা খামান সম্পর্কে আগামী দশে আলোচনা করবো আজকে আমরা ভালোটা আলোচনা করবো না আজকে শুধু ভালো লাগে বুঝতে পারছেন যে সময় এরকম তো উপরে যাবেন প্রথম আকাশে فَيُسَيِّرُهُ مِنْ كُلِّ سَمَاءٍ مُقَرَّبُوهَا إِلَى السَّمَاءِ الَّتِي تَلِيهَا حتى ينتهي به إلى السماء أو ينتهى به إلى السماء السابعة. তো এরকম করে প্রতি আকাশে যাবেন আর প্রতি আকাশে প্রতি আসমানের যেসব ফেরেশতা ওরা তাকে সম্বর্ধনা জানিয়ে দ্বিতীয় আকাশ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, দ্বিতীয় আকাশের ফেরেশতা এরকম তৃতীয় আকাশ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, তৃতীয় আকাশের ফেরেশতা চতুর্থ আকাশ পর্যন্ত সাদর সম্বর্ধন জানিয়ে সুবহানাল্লাহ এরকম করে সাত সপ্তাহ আকাশে তাকে নিয়ে যাবেন সাত নম্বর আকাশে। আচ্ছা আপনি যদি হালকা শুধুমাত্র এক নেতা শরীর নেতা এগুলি একটা সমাগম করেন মনে করেন বাংলাদেশের এখানে আপনি হয়তো ওই শাখার সভাপতি আর নয় সাংগঠনিক সম্পাদক আমরা ঠান্ডা বেশি গেলেন বাংলাদেশ ওরা কয়েকটা গাড়ি নিয়ে আসলো হুম হুম নেতা কত খুশি হল আপনার পর্যন্ত মানুষ খুশি হয়ে গেলেন এটা আর কি আপনি তো আপনি যদি আপনার কাছে যদি কিছু পয়সা থাকে আর কিছু লোক ওখানে বানিয়ে নেন সমাজ এক হাজার লোক জড়ো করে দিলেন জিন্দাবাদ জিন্দাবাদ উত্তরপ্রদেশে চলে আসা হয়ে গেল তাই না, এটা তো দুনিয়ার নিয়ম বর্তমানে। আচ্ছা পর্যন্ত অনেকে বলছে অমুক ভাই জিন্দাবাদ জনসেবক অমুক ভাই জিন্দাবাদ জননেতা অমুক ভাই জিন্দাবাদ এই সেই আর আসলে এখন মধ্যে কিছুই নেই আছে কিনা এই যে জিন্দাবাদ এটা হচ্ছে প্রতারণামূলক এটা আসল না কিন্তু ফেরত আপনি যখন মারা যাবেন আপনি যদি মুমিন হন হ্যাঁ আপনাকে যে তারা সাধু সম্বাদন জানাবেন আপনার আমল দেখে সুবহানাল্লাহ আপনার আমল ভালো তাই ফেরত আপনার ব্যাপারে হ্যাঁ আপনাকে ওই হিসাবে আপনার সাধু সম্বাদন দেওয়া তো দুনিয়ার ইজ্জত করো না আখেরাতের ইজ্জত করো, দুনিয়ার ইজ্জত করো না মুমিনদের কোন যে ইজ্জত পাবো আমি যদি মুমিন হই ওই ইজ্জত করো। ভালো করে বুঝুন শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া করবেন না শুধু ফুরুস আর ফুরুস করবেন না, আমরা নিজের জন্য সময় বের করবো নিজের জন্য কারণ আজকে অন্যদিকে আপনি আল্লাহর দিন জানবেন আল্লাহ কি আমাদের মুখে কি না আপনি আল্লাহ মুখে কি আপনি আল্লাহ দিন জেনেছেন আপনারই বেড়ে যদি আপনি আল্লাহ দিন না মানেন আপনারই ক্ষতি সামনে যখন সত্তা কাছে নিয়ে যাওয়া হবে তার রূপ আল্লাহ বললেন উক্তুবু কিতাব আপনি আমার বান্দা আমল নামা তোমরা কিনে ওই সেদিন সুরত মুতাফফিন তাফসীর করেছি এটা আপনারা পেয়েছেন এটার ডিটেল ছিল وما أدراك ما إليون إليون رزقي كتاب مرقوم يشهده المقربون لكي تدفع دي كتاب الله لا يكون تقرب تفرشتا كمي ديكا تقوخر يا أقرار الله لك سبحان الله أبنى النام لك تقولنا فيكتب كتاب في عليين تقول كي بلا هذا أعيدوه إلى الأرض فإني وعدتهم أني منها خلقتهم وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى الله قلت لك بقى أما لك لك ما تيت في اليد سادة كسي تلني مجد روح أبنى نامي أولي لكي تارة الله قرر دمت আমার বান্দাকে মাটি দিয়ে ফিরিয়ে দেবো আমার শরীরে আমি মাটি দিই এই জমিনে আপনার কবরে কিন্তু আমরা বুঝতে না কবরের জিন্দগি আলাদা ব্যাপার দুনিয়ার কোন গ্যাস চলে দুনিয়ার গ্যাস চলে বুঝতে পারছেন বলবেন না এরকম এরকম আমার অনেক সময় ঘুমাই একসাথে দুইজন শুভ আছে একজন দেখেছে সে জান্নাতে চলে গেছে সম্পর্কে আমি দেখেছি যে ওনাকে ওনার দুই দানা দেখে ধরে ফেরেশতা গণ তাকে দানা দিয়ে নিয়ে যাচ্ছে আর আমরাও তাদের সাথে আছি সুবহানাল্লাহ অনেক সময় মানুষ যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে দেখে কিনা আর ও মুশকিলা সাপ দিচ্ছে বিধ্বংস করছে অল্লাহ মুশকিল বলেন তো এইটা রাজা আর ওইটা শান্তি হয় কিনা মারা যাওয়া পরে জিন্দেগি দুনিয়ার সাথে এর কোন তুলনা হয় না কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবার বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ কবর আজাব আছে কিনা তাই কবর আজাব থেকে বাঁচার চেষ্টা করি আমরা সবাই আল্লাহ আমাদের তৌফিক দিন আচ্ছা আছেন তো ভালো লোকের রূহ সাতাকাজের উপর নিয়ে পেলে গিয়ে লিখা হবে তারপরে তোমরা ইউকাল আইদু ইলাল আরদ তোমরা জমিনে তাকে ফিরিয়ে দাও কারণ আমি তাদের সাথে ওয়াদা করেছি আমি তাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি আর এই মাটিতে আমি আবার ফিরিয়ে দেব পুনরায় আবার এই মাটি থেকে তাদেরকে বের করবো সুবহানাল্লাহ আপনারা জানেন রাষ্ট্রটি মানে দুনিয়ার দিক দিয়ে দুনিয়া সেরে করে যাবে মাটি থেকে আবার এই মাটি থেকে উঠবে যদি ভালো হয় আমরা সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ খারাপ হওয়া উচিত না কিন্তু আমরা যেন খাবার খারাপ না হয় বুঝতে পারছেন আসলে জিন্দগিকে স্মরণ করো শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া না নমাজ ছাড়ো না হালাল হারাম বুঝেছো রবকে চেষ্টাও রব দিবে ইনশাআল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান আচ্ছা এরপরে মাটিতে পাঠিয়ে দেওয়া হবে আর তার রোগ জেসের সাথে শরীরের সাথে মিলে যাবে রোগ মানে আত্মা রোগকে আবার ওই তার শরীর ফিরিয়ে দেওয়া হবে বলেন তো এটা তো কিরকম কেউ বুঝবে রোগ কি কেউ জানে قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا تراتما كي رشن قرتي قصن قرتي روح أبي قل قل الروح من أمر ربي روح تي أمار وذلك نيدش روح شمبرتي تسعي قلت بارك الله رجل أمار نيدش وما أوتيتم من العلم إلا قليلا تما ذلك كم يارنا نراحج এবারে ওই সময় আচ্ছা এই অল্প সময়ে সব হয়ে যাচ্ছে সুবহান তারপর যখন যারা মানে দাফন করার জন্য এসেছে ওরা যখন ফিরে যায় তখন এই ব্যক্তি যাকে দাফন করা হয়েছে সে তাদের দূতার আওয়াজ শুনতে পায় সুবহান এমনি মুহূর্তে আসেন দুই ফিরিশতা ওই সময় দুইজন কঠোর স্বভাব সম্পর্ক সম্পন্ন ফেরেশতা আসেন, এসে তাকে ধমক দিবেন আর বসালেন, বসিয়ে বললেন তোমার রব কে? তখন সে বলবে আমার রব আল্লাহ। ওইবার ওই প্রশ্নের উত্তর দেবে যে ভালো, সে এরকম প্রশ্নের উত্তর দেবে আমার রব কে? আল্লাহ। বলেন তোমার দিন কি? সে বলবে আমার দিন ইসলাম। তাকে জিজ্ঞেস করবেন ওই ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠিয়ে আনা হয়েছিল সে কে? তখন সে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বলবে রাসূল আল্লাহ ওয়া মা আমালুক, তোমার আমল কি? বারাকাল্লাহু ফিকুম সুবহানাল্লাহ মুসলমান। ওয়া মা আমালুক, সে বলবে قرأت كتاب الله فآمنت به وصدقت، আমি আল্লাহর কালাম পাঠ করেছি, সুবহানাল্লাহ, আল্লাহর কালাম কিতাবুল্লাহ পড়েছি, এর উপর ঈমান এনেছি আর একে সত্য বলে বিশ্বাস করেছি। তো কি বলে আমরা কোরআন শিখবেন না ইনশাআল্লাহ? কোরআন তো বড় প্রত্যেক মুসলমান সম্পর্কে তো আলহামদুলিল্লাহ যদিও ভুল হয় কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ শুদ্ধ করতে লজ্জা নেই। আচ্ছা যারা লজ্জা করবেন একটু হাত দিলেন, অর্থাৎ কোরআন শিখতে লজ্জা করবেন, কেউ লজ্জা করবেন এমন হাত দিতে না, তাহলে বুঝলাম কথা বুঝেছি। মাঝে মধ্যে এরকম মিস্টেক হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু কোরআন শিখতে লজ্জা বোধ করবেন না তাহলে কোরআন শিখবেন মন থেকে বলবেন ইনশাআল্লাহ তৌফিক দিবে। যেসব হালকা রয়েছে ওগুলো তো অংশগ্রহণ করুন, তবে হালকা ছাড়াই যে ব্যক্তি ভালো করতে যায় তাকে সে ওই জন্য শিখে আল্লাহ কেন শিখুন, কোরআন থেকে দূরে থাকবেন না। তো ওই লোকটি কি বলবে? আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, আমি এর উপর ঈমান এনেছি, একে সত্য বলে বিশ্বাস করেছি। তখন তাকে আবার বললেন ফায়াদুর ওয়াকুল মার রাব্বুক ওমা দিন মান নবী, এরকম বলতে সে তো তাহলে কি বলছে আলহামদুলিল্লাহ। ওহি আখির ফিতনাতিন তুরাদু আলাল মুমিন, এটা সর্বশেষ পরীক্ষা, এটা যে পরীক্ষার সম্মুখীন হবে মুমিন। তাহলে প্রথম কাকি হচ্ছে আখরাতের প্রথম মানছি কোনটা বলেন? কবর। কবর যদি আপনি বেঁচে যান বাঁচতে পারেন, কবর যদি আপনি নাজাত পেয়ে যান সব স্থানে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য ওসমান বিন আফফান কবর কাছ দিয়ে গেলে খুব বেশি কাটতেন, এমনকি তার দাড়ি দিয়ে পানির উপর চুলের পানির উপর আমরা কাঁদি নাকি, ওরা সরাসরি জানি কিন্তু কাঁদে বেশি। আপনারা জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, হ্যাঁ আলী ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, বলেন কি তলহা ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, সুবহানাল্লাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ, এই দশজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এদেরকে জান্নাতের জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আর তিন পরিবার চার পরিবার একজন তিন নম্বর পরিবারকে উসমান বিন আফফান কি বলেন জান্নাতি কিনা? বিশ্বাস করা ওয়াজি জান্নাতি উসমান, একবার দুবার নয় অনেকবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এবারই তো উসমান বিন জান্নাত আরো তো, কিন্তু কবরের কাছ থেকে গেলে কাঁদেন বেশি। লোকজন বলে হে উসমান আপনি এত কাঁদেন কেন? জান্নাতের কথা আলোচনা হলে এত কাঁদেন না, জাহান্নামের কথা আলোচনা হলে এত কাঁদেন না, কবরের কাছ দিয়ে আসতে এত কাঁদেন? তিনি বলেন এই কবরই হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, এখানে যদি আমি কামিয়াব হয়ে যাই বাকি সব জায়গায় কামিয়াব হয়ে যাব, আর এখানে একটা কবর বাকি সব জায়গায় আটকাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে বলেন فذلك حين يقول الله عز وجل يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة, যারা ঈমান এনেছে মন থেকে আন্তরিক বিশ্বাসের সাথে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও কওল সাবিত সত্য বাণীকে দুনিয়াতে তাদেরকে প্রমাণিত সাবিত রাখবেন প্রতিষ্ঠিত রাখবেন, আখেরাতেও সাবিত রাখবেন প্রতিষ্ঠিত রাখবেন। দুনিয়াতে তারা আল্লাহর কালাম মেনেছে, কেউ একটা হাদিসে দিল দুনিয়াতে তারা আল্লাহকে এক ইলাহ হিসেবে মেনেছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এর উপর বিশ্বাস করেছে, এর তার বিধান মেনেছে, দুনিয়াতে মেনেছিল। এবারে যখন কবরে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমার রব কে, বলবে আমার রব আল্লাহ। ওর তোমার দিন কি, বলবে কি তোমার নবী কে, বলবে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সে যখন এরকম প্রশ্নের উত্তর দিবে তখন আকাশে একজন আহাবের ঘোষণা দিবেন আল্লাহ পক্ষ থেকে, আন সাদাকা আব্দি ফাফিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা সত্য বলেছে, ওদের তোমরা তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি বিছানা তার জন্য বিছিয়ে দাও, তাকে জান্নাতি লেবাস করিয়ে দাও, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, কবরে আপনি দেখবেন না, আমরা মজুদ, আপনি কবর বুঝাই নেব ওই খালিজু, ওটা তুমি দেখবে না, এটা গাইবের ব্যাপার। আচ্ছা বলুন তো, জিবরিল আলাইহিস সালাম না মিকাইল আলাইহিস সালাম না যে কোনো ফেরেশতা আলাইহিম সালাম, ফেরেশতা রূহুল কুদস অথবা রূহুল আমিন লাইলাতুল কদর, জিবরিল আলাইহিস সালাম স্বয়ং আসেন কিনা, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আসেন কিনা ফেরেশতা কোন আসেন, আমরা দেখতে পাই। আচ্ছা, আমাদের সকলের কাছে কেমন কেমন মৌজুদ, আমার ফেসবুকে দেখতে পাই, এটা হচ্ছে আল্লাহ নির্দেশ, নির্দেশ সুবহান আল্লাহ হামদি, আল্লাহ যেভাবে চায় তার সৃষ্টি সৃষ্টি করে, ফেসবুক থেকে আমরা দেখতে পাচ্ছি না, তো এটা বুঝি। আচ্ছা, আমরা সবাই জানি জিন আছে, আছে কিনা, ডাক্তার ওয়াক্তার অনেক সময় আছে জিন ধরার, দশ হাজার ডাক্তার দেখালাম তবু মানে রোগ যায় না, হয় কিনা, শুধু এমনি ভুলে হয় নাকি, তুমি বলে দিলে কি যে জিন আসবে, কিন্তু বাস্তব অনেকটা সবাই জানে জিন হয়তো জিনটা নাস্তিক মিল মানে না, আর হ্যাঁ সবাই জানে জিন আছে আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা জিন আছে কিনা, তো জিনকে আমরা দেখি, এই জায়গায় জিন আছে কিনা আমরা জানি, জিন আমাদেরকে দেখে আমরা তাদেরকে দেখি না, আপনি বলতে পারবেন না, হয়তো এই দর্শকগুলো কোনো বাঙালি জিনে থাকতে পারে, আমরা জানি না। সুবহানাল্লাহ, শেখ আব্দুর আজিজ বিন বাজ আল-তুরারি দর্শে জেলে উপস্থিত হত, আব্দুর আজিজ বিন বাজ বুঝছেন, সুবহানাল্লাহ, এরকম বিভিন্ন মাদ্রাসায় পাওয়া যায়, এখনো বলে বিভিন্ন অনেক সময় মসজিদ এসে হওয়া করে আমরা বলতে মসজিদ মসজিদ দেখবেন না, আমি বলি তো জিনে বলবো, আমি বলবো না, এর অনেক প্রশ্ন আমাদের না আছে, আলহামদুলিল্লাহ জিন মজুদ, বিশ্বাস করতে হবে তো জিনকে আমরা দেখি না, তো জিন তো কবর, কবা কবরের যে জিন্দগি, কবরের যে জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলছেন, আল্লাহ পাক ঘোষণা দেন, আমার বান্দা সুস্থ হয়েছে, তাকে তাকে জান্নাতি বিছানা দাও, সুবহানাল্লাহ, তাকে জান্নাতি লিবাস করিয়ে দাও, আর তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, একটি দরজা তার খুলে দাও, যে দরজা সম্পর্ক হবে কার সাথে, জান্নাতের সাথে, তখন জান্নাত থেকে তার সুগন্ধি সে পাবে, জান্নাতি সুগন্ধি, ويصعد له في قبره مد بصره حتى قبر چونكه দৃষ্টি সীমা পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যাবে। এরপরে তার কাছে একজন আসবেন রাজুল হাসান ওয়াজ, সুন্দর চেহারা বিশিষ্ট এক ব্যক্তি, কাপড় সুন্দর, তার শরীরের গন্ধ সুন্দর, ভালো সুগন্ধি, এসে বললেন أبشر بالذي يسبك أبشر برضا من الله وجنات فيها نعيم مقيم তুমি সুসং সুসং মাত গ্রহণ করো ঐসবের ঐসব নিয়ামতের যেসব নিয়ামত পেলে তুমি খুশি হবে, তুমি সুসংবাদ গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হবে, সুসংবাদ গ্রহণ করো জান্নাতে যে জান্নাতে নিয়ামতগুলি চিরস্থায়ী কখনো কবুলি করে প্রাপ্ত হবে না, সুবহানাল্লাহ। যেদিন সম্পর্কে তোমাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হতো, ওয়াদা করা হতো, তখন সে বলবে ওই জান্নাতি মানে যাকে কবর দখল করা হয়েছে, সে বলবে ওকে আল্লাহ তোমাকে ভালো সংবাদ দিয়ে সুসংবাদ দিন আল্লাহ পাক, তুমি কি? তখন সে বলবে এত সুন্দর চেহারা তোমার, তুমি আমাকে খাওয়ার জন্য কল্যাণ নিয়ে এসছো, তুমি এত ভালো, বলো তো তুমি কে? কিছু লোক দেখবেন যদি কালো হয় একদম ভালো, কিন্তু মন ফ্রেশ, ঠিক না? আপনার সাথে যখন কোথাও বলে আপনার মন একদম মানে মন খুশি করে দেবে। আর কেউ আছে খুব সুন্দর কিন্তু আপনার দিকে তাকালে কি অবস্থা? হয়তো এরকম হয় মানুষ, কোনো কোনো সময় এরকম পাওয়া যায়, একবার তার কাছে গেলে দ্বিতীয়বার মন ঠিক না, দিকে হয় কিনা এরকম? সুবহানাল্লাহ, চেহারা বলছে। তখন যখন এই লোকটি বলবে বলো তো তোমার চেহারা এত সুন্দর, তুমি কে বলো তো? সে বলবে আমি হলাম তোমার নেক আমল। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন ভাই? নেক আমল করেন যখন আপনি আপনাকে কবর রাখা যাবে, তখন আপনার আমল সুন্দর চেহারা বিশিষ্ট আকৃতিতে আসবে। তখন সে বলবেন ওই তো আমল, ফাওয়াল্লাহি মা আলিমতুকা ইল্লা কুনতা সারিআন ফি ইতাআতিল্লাহ ওয়াতিল্লাহ ফাতিআন ফি মাসিয়াতিল্লাহ ফাজাযাকাল্লাহু খায়রান। আল্লাহর কসম, মা আলিমতুকা ইল্লা কুনতা সারিআন ফি ইতাআতিল্লাহ, আমি তোমাকে দেখেছি সবসময় তুমি দ্রুত দ্রুতগামী থাকতে আল্লাহর বিধান পালনে। তাড়াতাড়ি থাকতে তুমি সবসময় তৎপর থাকতে আল্লাহর বিধান পালনে, আর আল্লাহর নাফরমানি করতে তুমি দূরে থাকতে। সরাতে যাবে আগে ভাগে দেওয়ার চেষ্টা করো, আল্লাহ তো বলছেন ওই আমল তাকে বলবে তার অনেক আমল, তোমাকে আল্লাহ দিয়েছেন এবং দিবেন ওই আমল বলে তাকে। তারপরে তারপর তার সামনে জান্নাতের একটি দরজা খোলা হবে আর জাহান্নামের একটি দরজা খোলা হবে, তখন তার বলা হবে এটা তোমার মঞ্জিল, ওই জাহান নামের দিকে এটা তোমার চিন্তা ছিল যদি তুমি আল্লাহ নাফরমানি করতে, কিন্তু আব্দারাকাল্লাহু বিহি হা দিয়ে পরিবর্তে আল্লাহ তোমাকে এর বদলে দিয়েছেন ওইটা, ওইটা বলে হবে জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যদি মানুষ নেক আমল করে তার জন্য এই জানা, আর অসৎ আমল করলে বাঙ্গি আগে বলুন ভুল হয়ে গেছে, ইশারা বামপন্থী বাম হাত খাবারের সময় বাম হাত কে বলো ভাই যার সাথে সম্পর্ক সোয়েদানে সেই বাম হাত দিয়ে ভালো পায় খাওয়ার সময়, খাবার কি দিয়ে খায়? বাম হাত দিয়ে খায়। যার সাথে সম্পর্ক সোয়েদানের সাথে সে কোন হাত দিয়ে খায়? আর যে ভালো নেক যার সম্পর্ক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে, যার সম্পর্ক আল্লাহর সাথে, সেটা আমার দিয়ে না। এটা গত রাতে আমি লিখেছি, আমি দু একজন মানুষ মোটামুটি আপনি যেমন দশ নিচ্ছে আর তখন তারা মাথা কেমন হারাচ্ছে, কিন্তু দেখলাম পরে আমি খেয়াল হয়ে গেল, সব সময় তো ঘরে থেকে কালকে আর খেয়াল হয়ে গেল, দেখলাম ডান হাত দিয়ে ভাত খাচ্ছে আর আলো পানি খাচ্ছে বাম হাত দিয়ে, এরকম করে কেন মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে কখনো কি বাম হাত দিয়ে খেয়েছেন? কেউ যদি দেখা যায় আমি খাবো আজকে দিয়ে শুরু করে দেবো। আমার নবী বলেছেন খেয়াল করো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তাকুলু বিশিমাল ওয়া লা তাশরাবু বিশিমাল ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি, তোমরা বাম হাত দিয়ে পা হাত করো না কারণ শয়তান বাম হাত দিয়ে পা হাত করে। কে বলছে এটা? এবার দিলে বলেন তার যাতে জিমা আছে জিমার জন্য চলে যায়, কার মামা? মুহাম্মদ রাসূলুল্লাহ হাদা মামা কার জন্য? দানা কে বলবা? দান মন্ত্রীদের কে বলবা? আল্লাহ। দান মন্ত্রী কে বলবা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দান হাতে দান দিকে ভালো কাজ, যে কোনো ভালো কাজ করবেন দান হাতে, বুঝতে পেরেছেন? যে কোনো আচ্ছা খাবার খাবার ধান ভালো কথা খাবার খাবার পানি খাবেন ভালো কথা খাবার, কাপড় পরিধান করবেন ভালো না খারাপ, জুতা পরবেন ভালো না খারাপ, মসজিদ যাবেন ভালো না খারাপ, তাই প্রত্যেকটি ভালো কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানদিককে পছন্দ করতেন। উজু যে আমরা করি ভালো না খারাপ কত গুণা ঠিক না ঠিক, এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল জিগলি করতে সময় ডান্ডি কে ওগালি করে দিতেন সুবহানাল্লাহ। কালা ইউহিব্বু তাইয়াম্মুম ফি তারাজুলি ওয়া তানাউলি ওয়া ফি তুহুরি ওয়া ফি শাকলিহি কুল, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল জিগলি করতে সময় ডান্ডি কে ওগালি করে দিতেন, পছন্দ করতেন ডান্ডি কে আগে, জুতা করতে সময় ডান দিকে আগে, উজু করতে সময় ডান দিকে আগে, আর খাবার সময় ডান দিকে আগে কিনা কপালা কেন ভুলে? অনেক কোন কোন মানুষের মধ্যে দেখি হয়তো বৎসর কোন বৎসর এখানে আসছে তবু আমলের পরিবর্তন হচ্ছে না, আপনি ভালো হওয়ার চেষ্টা করুন, হওয়ার চেষ্টা করুন, আপনার যদি ভালো লোক হন আপনার আমল এসে আপনাকে বলবে তুমি সবসময় ভালো কাজে তৎপর থাকতে, আল্লাহ আপনার দূরে থাকতে বিলম্ব করতে, তাই তোমার তুমি এই সুসংবাদ পাচ্ছ আল্লাহ তোমাকে নেক দান করবে, এটা আপনার নেক আমল আপনাকে বলবে, যদি আপনি নেক হন পনেরো টাকা পড়ে নেক আমল আপনাকে এই সুসংবাদ দেবে সুবহানাল্লাহ। আচ্ছা যেমন তার নেক আমল একথা বললে তারপর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে, আর বলা হবে যদি তুমি আল্লাহর নাফরমানি করতে তাহলে তোমার ঠিকানা ছিল এটা, আল্লাহ এর পরিবর্তে তুমি যেহেতু আল্লাহ ফরমানবরদারি করেছো আল্লাহ পাক এই এই ঠিকানা তোমার জন্য করে দিয়েছেন, আর ওই ঠিকানার মধ্যে জান্নাত আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান। এই সময় সে কি বলবে যখন দেখবে মাশাআল্লাহ জান্নাত আমি যদি আমার পরিবার পরিজন ধন সম্পদের কাছে শাস্তিতে চলে যেতে পারি তখন বলা হবে তুমি প্রশান্ত বিশ্বাসে অবস্থান করো এখানে থাকো, আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচান, জাহান্নাম থেকে যেন আমাদের আমরা সকল রাখতে পারি এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের ঋণ বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, সরস্বতী বাড়িয়ে দাও, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দাও, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আমাদের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ থেকে নাজাত দাও,